এজন্যই আল্লাহর ভিতরে তুমি রেহাই পাবে না। আল্লাহর ভিতরে রেহাই পেতে হলে এই দুনিয়ার জীবনে তোমাকে ভালো কাজ করতে হবে। যে নবী নিজের মেয়ে ফাতেমাকে বলেন নবীর গর্ভজন্ম হওয়ার কারণে রেহাই পাবে না, আল্লাহর বিচারে রেহাই পাইতে হলে কাজ তোমাকে ভালো করতে হবে। এই উম্মতে অসৎ কাজ করে আল্লাহর কাছে রেহাই পাওয়ার কোন আশা আছে? সুতরাং মুসলমানদেরকে ইসলামের শিক্ষাই সন্ত্রাস থেকে রক্ষা করে। এবার বলুন, মুসলমানদেরকে সন্ত্রাস থেকে রক্ষা করে কে? নবী যে নিজের মেয়ে ফাতেমাকে বললেন নবীর ঘরে জন্ম হওয়ার কারণে রেহাই পাবে না, রেহাই পাও আল্লাহর দরবারে রেহাই পাইতে হলে নিজে ভালো কাজ করতে হবে দুনিয়ায়। এটা কোথাকার শিক্ষা? ইসলামের শিক্ষা। মানে ইসলামের শিক্ষা প্রতিষ্ঠানকে যদি সন্ত্রাসী প্রতিষ্ঠান কয় তাহলে সুরেরে কি পুলিশ কইল না, পুলিশরে কি সুর কইল না? এটা কুচক্রীদের কাজ, পুলিশরে চুর বলা আর চুরকে পুলিশ বলা যেমন কুচক্রীদের কাজ, ভাবে সন্ত্রাসকে জেহাদ বলা আর ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাসী প্রতিষ্ঠান বলা কুচক্রীদের কাজ। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার মুখের অন্যায় আঘাত থেকে অন্য মুসলমান ভাই নিরাপদে থাকে, যার হাতের অন্যায় আঘাত থেকে অন্য মুসলমান ভাই নিরাপদে থাকে সেই তো মুসলমান। সন্ত্রাসীদের হাতের আঘাত থেকে বাংলাদেশের 10 কোটি মুসলমান নিরাপদে আছে, তাহলে সন্ত্রাসীরা মুসলমান? আল্লাহর রাসূল তো বলেন সেই মুসলমান যার হাতের আঘাত থেকে অন্য ভাই মুসলমান নিরাপদে থাকে সেই মুসলমান। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনেরা বলেছেন সাতই মুসলমান। আর যদি কারো হাতের আঘাতের দ্বারা অন্য মুসলমান বা এই কষ্ট পায় আর এই কষ্ট দেওয়াকে যদি হালাল মনে করে অবশ্যই সে মুসলমান নয়, আর হারাম মনে করেও যদি কষ্ট দেয় সে নির্ভেজাল মুসলমান নয়, ভেজাল মুসলমান। সুতরাং সন্ত্রাসীরা যদি সন্ত্রাসকে হালাল মনে করে অবশ্যই মুসলমান নয়, আর সন্ত্রাসীরাও যদি হারাম মনে করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় এরা নির্ভেজাল মুসলমান নয়, ভেজাল মুসলমান। সুতরাং নির্ভেজাল মুসলমানই শিক্ষা দেওয়া হয় কোথায়? একমাত্র মাদ্রাসায়। মাদ্রাসা ছাড়া নির্ভেজাল মুসলমানই শিক্ষা দেওয়ার দ্বিতীয় কোন প্রতিষ্ঠান দুনিয়াতে নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর পর্যন্ত শুধু ইসলামের দাওয়াত দেওয়ার কারণে কি পরিমাণ সন্ত্রাসী হামলার শিকারে পরিণত হয়েছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতেছিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষ সকল লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো জীবন সফল হয়ে যাবে। আবু জাহেল তার দল বল দিয়া সাঙ্গ পাঙ্গ নিয়া গালিগালাজ শুরু করল। শুধু গালিগালাজে ক্লান্ত হল না, ধুরা নিক্ষেপ করা শুরু করল। ধুরা নিক্ষেপে ক্লান্ত হল না, থুপ দিতে লাগল। শুধু থুক দিয়া ক্ষান্ত হল না, পাথরের ঢিল ছুড়া শুরু করল। তাতেও ক্ষান্ত হল না, কেন সত্য ধর্মের দাওয়াত দেন সেই অপরাধে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লামের পবিত্র গলায় দংশা বেঁধে টানা হেসরা পর্যন্ত করেছে। কতদিন? দীর্ঘ 13 বছর পর্যন্ত। সত্য ধর্ম ইসলামের দাওয়াত দিতে গিয়া সন্ত্রাসীদের এই রকম নির্যাতন কতদিন সহ্য করলেন? 13 বছর। এই বিশ্ব সন্ত্রাসী আবু জাহেল এর কথার জবাব দিতে গেলে আল্লাহর কথা প্রচার করা যাবে না, তাই মুহাম্মদ রাসূলুল্লাহ তার কথায় কর্ণপাতলা করে তিনি দাওয়াত দিতেই লাগলেন। আবু জাহেল যখন দেখল এইভাবে বাধার সৃষ্টি করে ইসলামের দাওয়াত বন্ধ করা যায় না, দল বল নিয়ে নবীর গায়ে ঢিল নিক্ষেপ করা শুরু করল। এমনও হতো এই বিশ্ব সন্ত্রাসী আবু জাহেলের দল বলের নিক্ষিপ্ত ঢিলের কারণে নবীর শরীর মুবারক ক্ষত বিক্ষত হয়ে শরীর রক্তাক্ত হয়ে যেত, নবী টু শব্দ দাও করতেন না, তার কাজ তিনি করতেই থাকতেন, দাওয়াত দিতেই থাকতেন। গামছা বেঁধে বিশ্ব সন্ত্রাসী আবু জেহেলের দল বলে নবীকে রাস্তায় ফেলে তারা হেসরা করত। বলুন, ইসলাম সূচনাকাল থেকে কোথায় সন্ত্রাস লালন করল, না সূচনাকাল থেকেই সন্ত্রাস সহ্য করল? এইভাবে দীর্ঘ ১৩টি বৎসর পর্যন্ত বিশ্ব সন্ত্রাসী আবু জেহেলের দল বলে সন্ত্রাস সহ্য করে মোহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দিলেন দীর্ঘ ১৩টি বৎসর। সূচনাকাল হল কোথায় আর সন্ত্রাস লালন করল কোথায়? দীর্ঘ ১৩ বৎসরের দাওয়াতে যে মুসলিমের কিছু সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে একজনের নাম ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে ইসলাম গ্রহণ করার অপরাধে দুপুরের উত্তপ্ত বালুতে শুয়াইয়ে তার বুকের উপর বিশাল পাথর চাপা দিয়ে রক্ত যেন নড়াচড়া করতে না পারেন। এটা হল ইসলাম সূচনাকাল থেকে সন্ত্রাস লালন করেছিল এর ইতিহাস, না সন্ত্রাস সহ্য করার ইতিহাস? এটা ইসলামের সন্ত্রাস লালন করার ইতিহাস, না সন্ত্রাস সহ্য করার ইতিহাস? আরেকজন মুসলমান ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে গরম বালুর উপর নয় জ্বলন্ত আন্দারের উপর শুয়াইয়া বুকে পায়ে চাপা দিয়া সন্ত্রাসীরা দাঁড়িয়ে থাকত। এটা কি ইসলাম সূচনাকাল থেকে সন্ত্রাস লালন করার ইতিহাস, না সন্ত্রাস সহ্য করার ইতিহাস? আরেকজন মুসলমান ছিলেন একজন বৃদ্ধা মহিলা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্ব সন্ত্রাসী আবু জাহাল নিজের হাতে বর্ষা নিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে আঘাত করে শহীদ করেছিল। এটা কি সূচনাকাল থেকে ইসলাম সন্ত্রাস লালন করার ইতিহাস, না কঠিন পরীক্ষায় সহ্য করার ইতিহাস? এইভাবে দীর্ঘ ১৩টি বৎসর পর্যন্ত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের কিনিয়া সন্ত্রাস সহ্য করলেন। ১৩ বৎসর পর আল্লাহ নির্দেশ দিলেন দেশান্তর হয়ে যাওয়ার জন্য, জন্মভূমি ত্যাগ করে দেশান্তর হয়ে চলে গেলেন ৫০০ কিলোমিটার উত্তরে সুদূর মদিনায়। সেখানেও সন্ত্রাসীরা হামলা চালালো। এবার আল্লাহ নির্দেশ দিলেন আর ১৩ সন্ত্রাসী হামলা সহ্য করা নয়, এবার সন্ত্রাস দমন করার জন্য নবী সঙ্গী সাথী নিয়ে সন্ত্রাসীদের মোকাবেলায় রুখে দাঁড়ান। সন্ত্রাসীদেরকে রুখে দাঁড়াবার নামই ইসলামের বিধানে জিহাদ। ইসলামে জিহাদের বিধান দিয়ে আল্লাহ রাসূল বলেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, আমার মুসলমান উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত জিহাদ ফরজ। কারণ কি? সন্ত্রাস দমনের বিকল্প কোন ব্যবস্থা নাই জিহাদ ছাড়া। ১৩ বৎসরের মক্কি জিন্দিগিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্ত্রাস সহ্য করেছেন, ১০ বৎসরের মদনী জিন্দিগিতে জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করেছেন। সুতরাং জিহাদ সন্ত্রাস নয়, জিহাদ হল সন্ত্রাস দমনের একমাত্র ব্যবস্থা। ইতিহাসের কথা বলতে গেলে কিছু ইতিহাস লেখাপড়া করে বলতে হয় না? আছে দুনিয়াতে এমন কোন ইতিহাস গ্রন্থ যাতে লেখা আছে সূচনাকাল থেকেই ইসলাম সন্ত্রাসকে লালন করে এসেছিল, না একতরফা সন্ত্রাসী হামলার শিকারে পরিণত হয়ে এসেছিল? একটা হামলার ঘটনা আপনাদের বলি। মক্কাবাসীর কাছে থুক নিক্ষিপ্ত হয়। মক্কাবাসী নবীর গায়ে রাস্তা দিয়ে যাইতেন, ইসলামের দাওয়াত দিতেন, আবু জেহেল দল বল দিয়া নবীর গায়ে থুক দিতে পড়ত, ঢিল চড়ত, গোড়ায় গামছা বেঁধে রাস্তায় বলে তারা হেসলা করত। এইভাবে মক্কাবাসীর কাছে নির্যাতিত হয়ে মক্কা থেকে কয়েক মাইল দূর তায়েফ গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফবাসীদের ৩ সর্দারকে ডাকলেন, ইসলামের দাওয়াত দিলেন। এক সর্দার জবাব দিল, আমি তোমার সাথে কোনো কথাই বলতে রাজি নও। আরেক সর্দার জবাব দিল,

ইনি বলেন কি ভাই বলিস না, সরদার ঘোষণা দিয়েছে যার কাছে যে অপরিচয় থাকবে সেই মুসলমানের সিআইডি হতে পারে, তোরে আমি চিনি না, তোর নাম ঠিকানা বল। এখন উনাকে পরীক্ষা করবে কি, সে নিজে বলে না ভাই আমি মুসলমানের সিআইডি না, আমি বহুজাতিক বাহিনীর একজন সৈনিক, আমার নাম অমুক, অমুক দেশে আমার বাড়ি। সুতরাং উনাকে আর জিজ্ঞাসা করার কোন দরকার হইল না। এইভাবে সমস্ত বাহিনী যখন ছ্যাক হইয়া গেল, মুসলমানের কোন সিআইডি আছে ধরা পড়ল না, তখন আবু জাহেল ঘোষণা দিল জ্বর তুফানে আমাদের যে অবস্থা হয়েছে এই অবস্থায় যদি রাত পোহাবার পরেও আমরা এখানে থাকি তাহলে মুসলমানদের হাতে প্রাণ হারানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। সুতরাং দুনিয়াতে আরো কিছুদিন বাঁচার সাধ যাদের আছে, আরো কিছুদিন যারা দুনিয়াতে বাঁচতে চাও, রাত পোহাবার আগে আগে পালিয়ে যার যার বাড়িতে যাও। বলুন যুদ্ধে বিজয় হইল মুসলমানদের অস্ত্রের বলে, অর্থের বলে, সামরিক শক্তির বলে, না আল্লাহর গায়বী সাহায্যে? আল্লাহ মুসলমানদেরকে এইভাবে যুদ্ধে গায়বী সাহায্য করলেন কেন? আল্লাহ নবীকে নির্দেশ দিয়েছেন দীর্ঘ 13টি বছর পর্যন্ত আপনি আপনার অনুসারী মুসলমানদেরকে নিয়ে সন্ত্রাসীদের একতরফা হামলা সহ্য করেছেন, এবার একতরফা হামলা নয়। আপনি যতই দুর্বল হন না কেন, আপনার জনসংখ্যা যতই কম হোক না কেন, আপনার সমরাস্ত্র যতই দুর্বল হোক না কেন, আপনার ধন সম্পদ যতই দুর্বল হোক না কেন, আমি আল্লাহ আপনার পক্ষে আছি। এইবার সন্ত্রাসীদের দমন করার জন্য আপনি রুখে দাঁড়ান, আমি আল্লাহর শক্তি আপনার পক্ষে থাকবে। এভাবে 10 বছরে 66টা যুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ বিজয়ী হয়েছেন। এবার বলুন তো মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের শেষ 10টি বছরে 66টা যুদ্ধ আল্লাহর রাসূল পরিচালনা করেছিলেন জঙ্গি হওয়ার কারণে না জঙ্গিদের দমন করার জন্য, সামরিক শক্তিশালী হওয়ার কারণে না অত্যন্ত দুর্বল অবস্থায়, দুর্বল অবস্থায় জঙ্গিদের দমন করতে সক্ষম হলেন কিভাবে? একমাত্র আল্লাহর গায়বী সাহায্যে। এইটার নাম জেহাদ, এর নাম জেহাদ। এবার বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কি জিন্দিগিতে একতরফা 13 বছর একতরফা জঙ্গি হামলা সহ্য করলেন, 10 বছরের 10 বছরের মদনী জিন্দিগিতে কোন জঙ্গি হামলা চালালেন না, জেহাদ করলেন। বলুন তো জেহাদে আর সন্ত্রাসের সম্পর্ক কি? সুরার পুলিশ, সুরার পুলিশ, জঙ্গি এই জঙ্গি হইল চুর আর জেহাদ জেহাদকারী হইল পুলিশ। তখন যদি পুলিশের নাম দেয় সুর আর সুরের নাম দেয় পুলিশ, তাহলে যেই রকমের কুচক্রান্ত হবে ঠিক তেমনি ভাবে জেহাদকে সন্ত্রাস নাম দেওয়া, সন্ত্রাসকে জেহাদ নাম দেওয়া সেই রকমের কুচক্রান্ত হবে। সারা দুনিয়ার খ্রিস্টানেরা জেহাদকে সন্ত্রাস বলছে আর খ্রিস্টানের দলাল জঙ্গিরা বোমাবাজিকে জেহাদ বলছে। এই এক দুইটা যুদ্ধের ঘটনা শোনার দ্বারা আপনারা কি বুঝলেন, মুসলমানের মুহাম্মদুর রাসূলুল্লাহর 66টা যুদ্ধ সন্ত্রাসী হামলা ছিল না সন্ত্রাস মোকাবেলা ছিল? সন্ত্রাস মোকাবেলা ছিল। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম। দুর্দিন যখন দুর্দিন ঘনিয়ে আসবে, যখন অশান্তি আর বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে, যখন খুন খারাপি মারামারি কাটাকাটি রাহাজানি আর জিনা বেবিচার সমাজে প্রসার লাভ করবে, তখন তোমরা এর মোকাবেলা কিভাবে করবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের হাদিসে বলেন এই সমস্ত দুর্দিনের সকল প্রকার, দুর্দিনের সকল প্রকার খুন খারাপির, সকল প্রকার জিনা বেবিচারের, সকল প্রকার সকল প্রকার অন্যায় অত্যাচারের, সকল প্রকার সন্ত্রাস আর বোমা হামলার মোকাবেলা করতে হবে মুসলমানদের নেক আমলের দ্বারা। মুসলমান নেক আমলওয়ালা হয়ে যাও, মুসলমান আমল সংশোধন করে ফেলো, এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে মুসলমানদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তন্মধ্যে সূরায়ে নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরযি কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا এই আয়াতের একটা শানে নজুল আছে, চমৎকার। কি শানে নজুল? মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরামের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়েছিল, প্রশ্ন করা হয়েছিল, ওগো আল্লাহর রাসূল, 13 বছরের মক্কী জিন্দগিতে সন্ত্রাসীদের একতরফা হামলা সহ্য করতে করতে আমরা শান্তিতে জীবনযাপন করার অবকাশ পাইনি, 10 বছরের মদনী জিন্দগিতে সন্ত্রাসীদেরকে দমন করার জন্য অনবরত জেহাদ করতে করতে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলার অবকাশ পাইনি, তাহলে মুসলমানদের জীবনে স্বস্তির নিঃশ্বাস ফেলার অবকাশ পাবে কখন? প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে নূরের 55 নম্বর আয়াত নাযিল করে বলেন, ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, হে মুসলমানগণ, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদায় আবদ্ধ হলাম, আমি আল্লাহ তোমাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হলাম, যদি তোমরা একটা কাজ করো আমি তোমাদেরকে 3টা পুরস্কার দেব। কতটা কাজ করলে কতটা পুরস্কার দেবে? একটা কাজ করো 3টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার কি? 1 নম্বর পুরস্কার হল আল্লাহ বলেন, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরযি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ভূমণ্ডলের শাসন ক্ষমতা তোমাদের হাতে তুলে দেব। তাদের হাতে? মুসলমানদের। রব্বুল আলামিন বলেন, এই হল প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার দেব আমি তোমাদেরকে, ওয়ালায়ুমাক্কিনান্না লাহুম দীনাহুমুল লাযী ইরতাদা লাহুম, আর হে মুসলমানগণ, তোমাদের জন্য যে ইসলাম ধর্মকে আমি পছন্দ করে নিয়েছি সেই ইসলাম ধর্মকে আমি সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত করে দেব। এটা কত নম্বর পুরস্কার? 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার দেব, ওয়ালায়ুমাক্কিনান্না লাহুম দীনাহুমুল লাযী ইরতাদা লাহুম ওয়ালায়ুবাদ্দিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, সন্ত্রাসীদের হামলার থেকে আমি আল্লাহ মুসলমানদেরকে নিরাপদ করে দেব, সন্ত্রাসীদের হামলার থেকে আল্লাহ মুসলমানদের নিরাপদ করে দেবেন। কোন সূরার কত নম্বর আয়াতে বলেছেন? সূরা নূরের। মিথ্যা কথা বলেছেন? নাউযুবিল্লাহ মিন যালিক। কোন লোক যদি সামান্যতম সন্দেহ করে যে আল্লাহ মিথ্যা বলেন কি না, সন্দেহ করলেও মুসলমান থাকবে না, সন্দেহ করলেও মুসলমান থাকবে না। আল্লাহর কোন কথায় মিথ্যার লেস মাত্র হতে পারে না, এই আকীদা বিশ্বাস আপনাদের অন্তরে আছে তো? তাহলে আল্লাহ যে সূরা নূরের 55 নম্বর আয়াতে বললেন, এ মুসলমানগণ, আমি সন্ত্রাসীদের হামলার থেকে তোমাদেরকে নিরাপদ করে দেব, দিলেন কোথায়? কতটা পুরস্কারের ঘোষণা? বিনা শর্তে না, একটা শর্তে। তোমরা যদি একটা কাজ করো, একটা কাজ, হে মুসলমানেরা, তোমরা একটা কাজ করো, আমি আল্লাহ তোমাদের 3টা পুরস্কার দেব। 3 পুরস্কারের শেষ পুরস্কার, সন্ত্রাসীদের হামলার থেকে তোমাদেরকে নিরাপদ করে দেব, তোমরা যদি একটা কাজ করো। কাজটা কি? তোমাদের আমল ভালো করো, মুসলমান আমল ভালো করো, মুসলমান আমল ভালো করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে 3টা পুরস্কার দিবেন বলেছিলেন, একটা পুরস্কারও আমরা পাচ্ছি না, আল্লাহর ঘোষিত পুরস্কার থেকে মুসলমান বঞ্চিত হচ্ছে আমল খারাপ হওয়ার কারণে। 150 কোটি মুসলমান হয়রান পরেশান, 150 কোটি মুসলমানকে পথের দিশা দেওয়ার জন্য আলেম সমাজকে 2টা ভূমিকা পালন করতে হবে, একটা নিজেরা আমল ভালো করে জনসাধারণ মুসলমানকে আমল ভালো করার কাজে উদ্বুদ্ধ করতে হবে, আমল ভালো করার জন্য তাদেরকে প্রেরণা দিতে হবে। এক নম্বর কাজ। দুই নম্বর কাজ, একমাত্র ইসলাম ছাড়া শান্তির আর কোন দ্বিতীয় মতবাদ নয়। এই দাওয়াত অনবরত চালু রাখতেই হবে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, এই দুর্দিন যখন মুসলমানের জীবনে ভরিয়ে আসবে, খুন কারাবিল জুলুম অত্যাচার সন্ত্রাস জিনা ব্যভিচার যখন ব্যাপক হয়ে যাবে, তখন মুসলমান জনগণকে আলেমদেরকে আলেমদের দিশা দিতে হবে, সর্বস্তরের মুসলমানকে আলেমদের দিশা দিতে হবে। দুই কাজের মাধ্যমে, এক কাজ আলেমরা নিজেরা ভালো আমল করবেন, জনগণকে ভালো আমলের দিকে উদ্বুদ্ধ করবেন। দুই নম্বর কাজ, ইসলামের অনুশাসন পালন করা ছাড়া, ইসলামের বিধান পালন করা ছাড়া, আল্লাহর হুকুম পালন করা ছাড়া, নবীর তরিকা পালন করা ছাড়া, আখেরাতে যেমন শান্তি এবং মুক্তির বিকল্প কোন পথ নাই, দুনিয়াতেও শান্তি এবং মুক্তির বিকল্প কোন পথ নাই, এই দাওয়াত অনবরত চালু রাখতে হবে। এটাই হল এই দুর্যোগপূর্ণ অবস্থায় মুসলমানদের একমাত্র করণীয়। এই করণীয় সম্পর্কে মুসলমানদেরকে আলেম সমাজেরই সচেতন করতে হবে। আমার কথা বুঝে থাকলে ভাইয়েরা বলুন, আমরা যদি আমল খারাপ খারাপ করি, ইসলাম ছাড়া শান্তির কোন পথ নাই, এই কথা প্রচারে যদি আমরা অবহেলা করি, তাহলে কি আমাদের শান্তির আর কোন পথ আছে? আমাদের মুক্তির আর কোন পথ আছে? শান্তি এবং মুক্তির আখেরাতেও কোনো পথ নাই, দুনিয়াতেও কোনো পথ নাই, দুইটা কাজ করা ছাড়া। একটা কাজ হল আমল ভালো করতে হবে, আরেকটা কাজ হল ইসলামের অনুশাসন ছাড়া শান্তি এবং মুক্তির বিকল্প কোনো পথ নাই, এই দাওয়াত অব্যাহত রাখতে হবে। আমাদের ভারত উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি আমল বালকরণ ছাড়া আর মানুষকে দাওয়াত দেওয়ান ছাড়া শান্তি এবং মুক্তির কোন পথ নাই, এই আন্দোলন শুরু করেছিলেন বর্তমান বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত। হযরত ইলিয়াস রহমতুল্লাহের সেই সবুজ বিপ্লব চলছে। এটা কি লাল বিপ্লব না সবুজ বিপ্লব? লাল বিপ্লবটা কার্ল মার্কসের ছিল, লাল বিপ্লব ছিল লেনিনের, লাল বিপ্লব ছিল স্টালিনের, লাল বিপ্লব ছিল মাও সেতুঙ্গের, আর হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির বিপ্লব লাল বিপ্লব না সবুজ বিপ্লব? সবুজ বিপ্লব, সবুজ বিপ্লব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছরের মক্কী জিন্দেগিতে বিপ্লব ছিল সবুজ বিপ্লব। কি বিপ্লব? সবুজ বিপ্লব। সন্ত্রাস সহ্য করেও, আমল ভালো করা, সন্ত্রাস সহ্য করেও ইসলামের দাওয়াত দেওয়া, এটা সবুজ বিপ্লব। আর সন্ত্রাস দমন করার সময় শুধু নীরব থাকলে হয় না, সন্ত্রাস দমন করার জন্য অপারেশনের দরকার হয়, অপারেশনের দরকার হয়। সে সমাজে যখন সন্ত্রাসের ক্যান্সার, সন্ত্রাস নামের ক্যান্সার যখন দেখা দেয়, তখন যে সমস্ত মানুষের মধ্যে সন্ত্রাস নামক ক্যান্সার দেখা দিয়েছে, এদেরকে জাহাজের মাধ্যমে জাহান্নামে পাঠিয়ে দেওয়া ছাড়া দুনিয়ার মানুষের সমাজে শান্তি প্রতিষ্ঠার কোন বিকল্প ব্যবস্থা নয়। এদেরকে জাহাজের মাধ্যমে জাহান্নামে পাঠিয়ে দেওয়াই এই সন্ত্রাস দমনের একমাত্র